হে মুসলিম রমণী, কোরআনের আইন লঙ্ঘন করে তুমি আর কত দিন লাঞ্ছনা ভোগ করবে? তোমার মর্যাদা বৃদ্ধিতে কোরআনের চূড়ান্ত আহ্বান তুমি কি ভুলে গেছো? তাহলে শোনো। শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে পড়ো না। সূরা নূরের চার রুকুতে ফরমিয়েছেন রব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমেনা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমেনা। শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। দৃষ্টি সদা নিম্নে রাখবে বেগানা কে দেখবে না, দৃষ্টি সদা নিম্নে রাখবে বেগানা কে দেখবে না। নিজের ইজ্জত রক্ষা করবে জেনাবে বিচার করবে না, নিজের ইজ্জত রক্ষা করবে জেনাবে বিচার করবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। মাথা হইতে পা ঢাকিবে অঙ্গার শোভা দেখাবে না, মাথা হইতে পা ঢাকিবে অঙ্গার শোভা দেখাবে না। নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গ্রামে ঘুরবে না, নিজ বাড়িতে থাকবে সদা পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না। স্বামীর অধিকার সর্বঙ্গে কিছুই তাহার নাই মানা, দেবর ভাসুর বোনাই বিজার দেখা করা চলবে না, দেবর ভাসুর বোনাই বিজার দেখা করা চলবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। চাচা তো জেঠা তো ভাইয়ার, ফুবা তো ভাই বেগানা, মামা তো খালা তো ভাইয়ের দেখা করা চলবে না, মামা তো খালা তো ভাইয়ের দেখা দেওয়া চলবে না। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না। পিতা শ্বশুর ভাই ভাতিজা নিজের ছেলে যেজনা, চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগানা, চাচা মামা বোনের বেটা সতাল বেটা এগানা। মন দিয়া শোনো মা ভগ্নী, কে আপন কে বেগানা, কার সামনে চলবে যাওয়া কার সামনে চলবে না, কার সঙ্গে করবে দেখা কার সঙ্গে করবে না।